cuando ganemos candía jaibo tomar jibon re cuando দিলাম যাহার ঠায় সে তোমারে দিল ফাঁকি চলো লয়া যাই রে কান্দ কেনে মন পাগলা রে কান্দ কেনে কান্দিয়া কান্দিয়া যাইব তোমার জীবন রে কান্দ কেনে মন পাগলা রে কান্দ কেনে মন কান্দিয়া কান্দিয়া যাইব কান্দিয়া কান্দিয়া যাইব তোমার জীবন রে কান্দ কেনে মন পাগলা রে দুঃখ সুখের দুইটি নদীর জল সুখে বাইব তোমার ডিঙ্গা করিয়া পৌঁছাও দুঃখ সুখের দুইটি ধারায় বুঝে নদীর জল সুখে বাইব তোমার ডিঙ্গা করিয়া তাই তো বলি ওরে অমর এ যে কঠিন ছায় হো তাই তো বলি ওরে অমর এ যে কঠিন ছায় কোনখানে পাঠাইয়া দিল কোনখানে পাঠাইয়া দিল মোলা মালিক সাইরে কান্দ কেনে মন পাগলা রে কান্দ কেনে মন কান্দিয়া কান্দিয়া যাইব কান্দিয়া কান্দিয়া যাইব তোমার জীবন রে কান্দ কেনে মন পাগলা রে কান্দ কেনে মন পাগলা கொண்டு கனே.